الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. أبسطيت علماء الكرام أئمة المساجد ভাইরা, মাদ্রাসা দরবী ভাইরা, ওলামা দরবী ভাইরা, যারা কষ্ট করে নিকট অথবা দূর থেকে এই মাদ্রাসার মহাব্বতে অথবা কোন আলিমের মহাব্বতে এসে উপস্থিত হয়েছেন, আমি আমার তরফ থেকে এবং এই মাদ্রাসার তরফ থেকে বলছি, যাদেরকে বলার আমি অধিকার রাখি, যারা এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আমি আজকে কি বলবো কি বলবো করে যাই হোক একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে কি মহামান্না বান্দাদের কিছু সদ্গুণ আছে, আল্লাহ খাস বান্দাদের কিছু সৎ গুণ আছে, তার মধ্যে একটা গুণ নিয়ে বলব যে মহান আল্লাহ সৎ গুণ, মহান আল্লাহ খাস বান্দাদের সৎ গুণ কি, আর সেই একটা গুণ কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুহরিজুন, মুমিন বিশ্বাসী সফল মানুষের যে মানুষ কোন অসার ক্রিয়া খারাপ দেখলে মুখ নিয়ে নেয়, কোন নোংরা জিনিসের আজকে মসজিদ ভর্তি কি ব্যাপার, তারপরে শুনলাম যে ওই যে ওখানে আজকে যাত্রা আছে, সব যাত্রা শুনতে যাবে মাশাআল্লাহ, তার মানে ওরা যেমন জামাইদেরকে বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ কোন উপলক্ষে দাওয়াত দিয়ে নিয়ে আসে, আমাদেরও আশেপাশে যখন মেলা ছেলেদেরকে দেখে একসঙ্গে বসে মস্তি মস্তি করছে, আনন্দ করছে, তখন মা বাপ বা পাড়াটা যদি দেখে সে বলে হাই হাই দা ছি ছি ছি ছি, সব লজ্জা কিচ্ছু নেই, হ্যাঁ কথায় বলে দিনে ভাসো রাতে রাতে পুরুষ, দিনে ভাসো এভাবে থাকতে হয় আর রাতে সে পুরুষ হয়, এটা কার জন্য বলে বেটা বউয়ের জন্য, কিন্তু জামাই বউটির জন্য সেটা বলা হয় না। আমি বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ বান্দাদের, নেক বান্দাদের, মোমেন বান্দাদের যে খাস গুণ, তার মধ্যে একটা গুণ হল যে তারা কোনো অসার ক্রিয়াকলাপে উপস্থিত হবে না এবং কাউকে উপস্থিত হতে সুযোগ দেবে না, জামাই মেয়েকে দেখে এই কিন্তু যদি কেউ শিল্পের নজর মানে আমি অনেক মাদারে খাসি দেব, অনেক মাদারে মুরগি দেব, তাদের চাবড়িতে আমি নারকেল পাঠাবো, ও নারকেল রয়েছে মাশাআল্লাহ খুশ, নারকেলের নজর মেনেছে আমি নারকেল পাঠাবো, এখানে এক ভাই আমাকে বললেন তার বাচ্চা হচ্ছিল না বাচ্চা হচ্ছিল না, শেষ কালে এই বহমান শহীদের মেলাতে খিড় বিলি হচ্ছিল, খিড় নারকেল খিড় বলছে ভাই এটি নিয়ে এসে খেলে তারপরই বাচ্চা হয়ে গেল, কি মনে করেন আপনারা খিড় নারকেল খেয়েছেন কেউ, খিল নারকেল করতে গেলে হলো এই বিশ্বাস হয়েছে খিল নারকেল খেয়েই আমার বাচ্চা হলো, সিরিক না সিরিক সিরাতের কথা বলবো না কি করবো, আমাদের বিয়েতে সাদিসে যেমন কোন কথা আছে, একটা অভিশাপ পুরুষের জন্য, পুরুষের জীবনে যুবকের জীবনে একটা অভিশাপ যে ভিখারির মতো শহীদ আছে আপনাদের সমস্যা তখন আপনি বলবেন এখন আমি চেঞ্জ হইনি, আমার শ্বশুর আমাকে দিয়েছে তাহলে তো হারাল না হারাল। আপনি বলুন যদি আপনার মধ্যে চাপ না থাকে বা কেউ না দিলে, যদি আপনার কোনো অনক্ষুণ্ণতা না থাকে, আপনার বাড়ির লোকের কোনো হাজনা ঘাজনা না থাকে, বাড়ির লোকে কিছু না দিলে তখন কত রকমের ব্যবসা দেয়, আমার বড় বউ কান্না করে খেয়ে বন্ধ করে দিয়ে কান্না করে, কোন দেয়নি তার জন্য তাকে বঞ্চনা ভৎসনা শুনতে শুনতে চোখে পানি ফেলে ফেলে, আর এই ভেড়াটাকে বলতে বলতে কোনো লাভ হয়নি, শেষ করে তোকে আত্মহত্যা করতে হয়। এর জন্য দায়িত্ব কেয়ামতে বুঝতে হবে না, অপেক্ষা করুন কেয়ামত আসছে না হবা দূর মনে করি দূর রয়েছে, অতীত আছে, অতীতটাকে আসছেই দুজন চোখের সামনে বাড়ে মরে গেল কেয়ামত পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে তাই এই করা দুটো করে না মারা যায় তাহলে সে জাহান নামে হবে, তবে চিরস্থায়ী হবে না, যদি সে তৌহিদ বাড়ি নামাজি হয় আলাদা কথা। এখানে কি বলতে যাচ্ছিলাম যে মোমেন হয়ে সে ব্যক্তি যার দিক থেকে অন্য মোমেন নামেরা পড়ে থাকে, মোমেন হলো সে ব্যক্তি যার হাত থেকে অন্য মোমেনরা নিরাপদে থাকে। ভাইজান বড় দুঃখের বিষয় দেশের রাজনীতি এমন হয়ে গেছে যে মোমেনরা মোমেনদের জিত থেকে নিরাপদে থাকতে পায় না। আমার ভাই প্রথম বক্তা তিনি বলছিলেন দুঃখের সাথে রাজনীতির এমন অবস্থা হয়ে গেছে যেখানে সেখানে সন্ত্রাস, আর তার ফলে মোমেনরা মোমেনদের জিত থেকে মোমেনদের হাত থেকে তারা নিরাপদ থাকতে পারে না, বিশেষ করে ভোটের সময়ে ভোট নেওয়ার যাওয়ার সময়ে এমন অবস্থা যে বলার শেষ নেই। আর একটা অবস্থা একটা কোন কবির কবিতা ছিল সেটাকে আমি বিকৃত করে এখানে হয়ে যাবে, ছেলে বাপকে বলছে তুমি কাজের হয়ে গেছে তোমার মুসলমান নাও কারণ তোমাদের মনে জবাব নেই, কেমন জবাব বলছে সে সেটা আলেন নয় কলেজ পড়ুয়া ছেলে, হয়তো কোথাও বাংলা বই পড়েছে, বাংলা বই জেহাদের বই পড়েছে কিংবা বাংলা অনুবাদ প্রদান করেছে বা জেহাদের মানে বুঝে গেছে, এখন জেহাদ করতে হবে, সব বাদ দেবে না, জিহাদ বুঝে গেলে আরে আলেম গুলো এরা হচ্ছে খাওয়ানোর মৌলবী, একজন ধরতে খাওয়ান বাংলাদেশের ভাষা, এটা খাওয়ানোর মৌলবী শুধু খেতে জানে, জেহাদ করতে পারে আমার জেহাদ করে রাখছে, সেখানে একটা ফাঁড়ি দিচ্ছে ওখানে একটা ফাঁড়ি দিচ্ছে বা সেখানে মারা যাচ্ছে সরি হয়ে গেলে, বাহ সরি একটা সহজ জিনিস, আর এত সহজ জিনিস এগুলো তো সন্ত্রাস বলে সন্ত্রাস, ইসলামে এমন অনুমোদন নেই যেখানে সেখানে নিরাপদ বিরাপদ মানুষকে মারা খুন করে।